এমন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যায় থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে সময়ের ঘষালে গে শিলালি পিজায় খয়ে খয়ে আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে বাতাসে প্রবাদা আকাশে আদি বাতাসে প্রবাদার আকাশে আদিম ধ্রুব তারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া ভালো তোমারই দুহাতে গেছি মোরে আবার এসেছি ফিরে নেভানে ভাছায়া পথ ধরে খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজও ভুলে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যায় প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে চিনাকি শরীর মতো আমাকে নানান নামে ডাকে আমাদের পথ যে মানুষেরা দিন গোনে তাই আমাদের পথ যে মানুষেরা দিন তাই তোমাকে ভাবি যেন আজীবন ভালোবেসে যাই, নানা কিছু চাই।